Book 2 86 تياشي تياشي أسئلة الماضي 2 برسنو أتيتكال 2 برسنو أتيتكال 2 أية ربطة عنق قد لبست؟ تمي কোনটাই পরেছিলে তুমি কোনটাই পরেছিলে আইয়াতু সাইয়ারা কাদ ইশতারাইত তুমি কোন গাড়িটা কিনেছো তুমি কোন গাড়িটা কিনেছো আইয়াতু জারিদা কাদ ইশতারাকতা বিহা তুমি কোন খবরের কাগজ নিয়েছিলে তুমি কোন খবরের কাগজ নিয়েছিলে মান রাআইত আপনি কাকে দেখেছিলেন আপনি কাকে দেখেছিলেন মান কাবালত আপনি কার সাথে দেখা করেছিলেন আপনি কার সাথে দেখা করেছিলেন মান আল্লাযী তাআরাফতা আলাইহ আপনি কাকে চিনতে পেরেছিলেন আপনি কাকে চিনতে পেরেছিলেন মাতা নাহাদত মিনান নাওম আপনি কখন উঠেছেন আপনি কখন উঠেছেন মাতা বাদাত আপনি কখন শুরু করেছেন আপনি কখন শুরু করেছেন মাতা ইনতাহাইত আপনি কখন শেষ করেছেন আপনি কখন শেষ করেছেন লিমাযা ইস্তাইকাযত আপনি কেন জেগে উঠেছেন আপনি কখন জেগে উঠেছেন লিমাযা আসবাহতা মুদাররিসান আপনি কেন শিক্ষক হয়েছেন আপনি কেন শিক্ষক হয়েছেন লিমাযা আখাযতা সাইয়ারাতা উজরা আপনি কেন ট্যাক্সি নিয়েছেন আপনি কেন ট্যাক্সি নিয়েছেন من اين اتيت আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন الى اين ذهبت আপনি কোথায় গিয়েছিলেন আপনি কোথায় গিয়েছিলেন اين كنت আপনি কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন من ساعدت তুমি কাকে সাহায্য করেছিলে তুমি কাকে সাহায্য করেছিলে ইলা মান কাতাবত তুমি কাকে লিখেছিলে তুমি কাকে লিখেছিলে মান জাওয়াবত তুমি কাকে উত্তর দিয়েছিলে তুমি কাকে উত্তর দিয়েছিলে